الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم وإياكم بالآيات والذكر الحكيم سرد سبابتي حضرات علماء کرام এলাকার সর্বস্তরের মুসলমান ভাইসব ও আমার পর্দানিশীন মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালাম কুরআন শরীফ, এর সর্বমোট আয়াত সংখ্যা প্রায় 6,500। সামান্য কিছু কম বেশ 6,500। এই 6,500 আয়াতের মধ্যে 500 আয়াতে বিধিবিধান আছে। 6,500 আয়াতের 500 আয়াতে বিধিবিধান আছে, আর বাকি আয়াতগুলিতে বিধিবিধান নাই। সে আয়াতগুলিতে আছে শুধু ওয়াজ নসিহত। প্রায় 500 আয়াতে বিধান আছে, আর প্রায় 6,000 আয়াতে আছে নসিহত। এই 6,000 আয়াতে আল্লাহ দুনিয়াবাসী মানুষের উদ্দেশ্যে তিন পদ্ধতিতে নসিহত করেছে। একটা পদ্ধতির নাম হল তাজকির বি আলা ইল্লাহ, আর একটা পদ্ধতির নাম হল তাজকির বি আইয়ামিল্লাহ, আর একটা পদ্ধতির নাম হল তাজকির বিমা বাদাল মওত। বাংলায় আল্লাহর কুদরতের বিবরণ দিয়া নসিহত, অতীতের ঘটনাবলীর বিবরণ দিয়া নসিহত, পরকালের বিবরণ দিয়া নসিহত। বুঝে থাকলে একটু দয়া করে বলুন। পবিত্র কোরআনের প্রায় 6,000 আয়াতে আল্লাহ কত পদ্ধতির নসিহত করেছেন? 6,000 আয়াতে যদি তিন পদ্ধতিতে নসিহত করা হয়, তাহলে গড়ে এক এক পদ্ধতির নসিহতে কত আয়াত হয়? 2,000। প্রায় 2,000 আয়াতে আল্লাহ তার কুদরতের বিবরণ দিয়ে নসিহত করেছেন, আরো 2,000 আয়াতে আল্লাহ অতীতের ঘটনাবলীর বিবরণ দিয়ে নসিহত করেছেন, আরো 2,000 আয়াতে আল্লাহ পরকালের বিবরণ দিয়ে নসিহত করেছেন। পরকালীন বিবরণ সম্বলিত নসিহতের এই 2000 আয়াত থেকে আমি মাত্র কয়েকটা আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। 2000 আয়াতের তফসির দূরের কথা, 2000 আয়াতের তরজমা দূরের কথা, 2000 আয়াত তো বাকি রাতে তিলাওয়াত করে অশেষ করা যাবে। তাই পরকালের বিবরণ সম্বলিত 2000 আয়াতের একটা সংক্ষিপ্ত সার মর্ম আপনাদের সামনে তুলে ধরতে চাই। তা হল, আমি আশা করি মুসলমান হিসাবে আপনারা সবাই জানেন এবং বিশ্বাস করেন যে এই জগৎটা আল্লাহ একদিন ধ্বংস করে দেবে। ইসরাফিল নামে একজন ফিরিস্তা আছে, তার হাতে সুর নামে একটা জিনিস আছে। কোরআনের ভাষায় এটাকে সুর বলা হয়, বাংলায় বলা হয় সিংগা। এটা এমন জিনিস যাতে ফুঁক দিলে এত বিকট আওয়াজ হবে যে আওয়াজের বিকটতার কারণে সমস্ত জগৎ চুরমার হয়ে যাবে। এই সুর বা সিংগা ইসরাফিল ফিরিস্তার হাতে দেওয়া হয়েছে, তিনি হাতে নিয়ে অপেক্ষায় আছেন। যেদিন আল্লাহ হুকুম দিবেন সেই দিন ফুক মারবেন, সমস্ত জগৎ ধ্বংস হয়ে যাবে। কোন দিন আল্লাহ হুকুম দিবেন, হাদিস শরীফে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেদিন দুনিয়াতে একটা মানুষও আল্লাহকে ডাকার মতো থাকবে না, সেই দিন ইসরাফিল ফিরিস্তাকে আল্লাহ হুকুম দিবেন সিংগায় ফুক দেওয়ার জন্য, ফুকের মাধ্যমে সব ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। মানুষ পশু সব মরে যাবে, পাহাড়গুলি ধুনা তুলার মতো হয়ে উড়ে যাবে, আসমানগুলি ভেঙ্গে চুরমার হয়ে যাবে, চন্দ্র সূর্য চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে যাবে, সাগর পাহাড় সব মিলে একাকার সমতল হয়ে যাবে একটা মাঠ। তার বেশ কিছুদিন পরে আল্লাহ আবার ইসরাফিলকে হুকুম দিবেন ফুক দেওয়ার জন্য, দ্বিতীয় ফুকের দ্বারা সমস্ত মানুষের দেহ মাটির নিচে গঠিত হয়ে যাবে। সাথে সাথেই তৃতীয় ফুকের আদেশ দিবেন, তৃতীয় ফুকের দ্বারা মাটির নিচ থেকে সমস্ত মানুষ শরীরের ধুলাবালু যাচ্তে যাচ্তে মাঠে উঠে দাঁড়াবে, দাঁড়িয়ে দেখবে এটাই হাসরের মাঠ। এই পৃথিবীটাই মানুষ জীবিত হয়ে উঠার আগে আগে আল্লাহ একটা সমতল মাঠে পরিণত করে রাখবেন, মাটির নিচ থেকে মানুষগুলি জীবিত হয়ে দাঁড়িয়ে দেখবে এইটাই হাসরের মাঠ। সমস্ত মানুষ জীবিত হয়ে হাসরের মাঠে দাঁড়াবে উলঙ্গ অবস্থায়। কি অবস্থায়? হাদিস শরীফে আল্লাহর রাসূল যখন বলেছিলেন যে হাসরের মাঠে মানুষগুলি উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, তখন উম্মুল মুমিনীন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, হাসরের মাঠে সারা দুনিয়ার সমস্ত নারী পুরুষ একের সামনে অপরে উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, এটা তো বড় লজ্জার কথা। রাসূল বলেন, আয়েশা, হাসরের মাঠের অবস্থাটা এত ভয়াবহ হবে, আল্লাহর আজাব গজবের ভয়ে মানুষগুলি হা করে উপর দিকে তাকিয়ে যে দাঁড়াবে, 50,000 বৎসরের ভিতরে এক মুহূর্তের জন্য নিচের দিকে দৃষ্টি নিক্ষেপ করার মতো সাহস পাবে না। কাজেই কে কাফর ফরা আর কে উলঙ্গ, কে নারী আর কে পুরুষ, এই দিকে লক্ষ্য করার সময় কোথায় তার? আমি আশা করি এই একটা হাদিসের মর্মের দ্বারাই আপনারা বুঝতে পারেন হাসরের মাঠের অবস্থা কত ভয়াবহ হবে। হাশরের মাঠের অবস্থাটা মামুলি হবে না ভয়ঙ্কর। এই ভয়ঙ্কর অবস্থাটাকেই কিয়ামতের বিভীষিকা বলা হয়। আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই ভয়াবহ হাশরের মাঠে একটা আদম সন্তান নড়াচড়া করতে পারবে না, স্থানান্তরিত হতে পারবে না, ঠাই জায়গায় দাঁড়ায় থাকতে হবে যতক্ষণ পর্যন্ত তাকে পাঁচটা বিষয়ে প্রশ্ন করা না হবে। বুঝে থাকলে বলুন তো, হাশরের মাঠে সমস্ত মানুষকেই কতটা বিষয়ে প্রশ্ন করা হবে? প্রথম বিষয়টা হলো, তোমার দুনিয়ার জীবনটা কোন কাজে বিলীন করেছ? দ্বিতীয় প্রশ্ন হবে, যৌবন কালে কি করেছ? তৃতীয় প্রশ্ন হবে, দুনিয়ার জীবনে যত সম্পদ উপার্জন করেছ হালাল উপায়ে করেছ না হারাম উপায়ে করেছ? চতুর্থ প্রশ্ন হবে, উপার্জিত সম্পদ হালাল কাজে খরচ করেছ না হারাম কাজে খরচ করেছ? পঞ্চম প্রশ্ন হবে, দুনিয়ার জীবনে আল্লাহর হুকুম রাসুলের তরিকা যে পরিমাণ জানতে পেরেছ এর মধ্যে কি পরিমাণ আমল করেছ? পাঁচটা প্রশ্ন না করা পর্যন্ত একটা মানুষকে নড়াচড়া করতে দেওয়া হবে না, ঠাই জায়গায় দাঁড়াইয়া থাকতে হবে। কতদিন? আল্লাহ নিজেই কোরআনে বলেন 50,000 বছর। 50,000 বছর সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় এক জায়গায় দাঁড়াইয়া থাকতে হবে, গেল এক ব্যাপার। অপরদিকে ইসরাফিল ফিরিস্তার প্রথম সিঙ্গার ফুকের সময় আকাশের সূর্য যে চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে যাবে, হাসরের মাঠে মানুষগুলি মাঠে জীবিত হয়ে দাঁড়াবার আগে আগে আল্লাহ আবার সূর্যটাকে নূতন ভাবে সৃষ্টি করবেন। হাসরের মাঠে মানুষ দাঁড়াবার আগে সূর্যকে আবার নূতন ভাবে সৃষ্টি করবেন। তখনকার সূর্যের তাপ বর্তমান পৃথিবীর আকাশের সূর্যের তাপের চেয়ে 70 গুণ বেশি হবে। বর্তমান আকাশের সূর্যে যে পরিমাণ হিট আছে, যে পরিমাণ তাপ আছে, এর চেয়ে 70 গুণ বেশি বর্ধিত তাপ দিয়ে আল্লাহ হাশরের মাঠে সূর্য সৃষ্টি করে উলঙ্গ অবস্থায় দাঁড়ানো মানুষগুলির মাথার আধ হাত উপরে সূর্যকে স্থাপন করবে। এই উত্তপ্ত সূর্যের নিচে উলঙ্গ অবস্থায় হাশরের মাঠে মানুষগুলি 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। এর এক বিবরণ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের মাঠের সেই ভয়াবহ বিবরণ দিয়ে আল্লাহ একায়েতে বলেন, فَكَيْفَ تَتَّقُونَ إِن كَفَرْتُمْ يَوْمًا يَجْعَلُ الْوِلْدَانَ شِيبًا। এ দুনিয়ার মানুষেরা, যদি আল্লাহ বিরোধী কাজ করো দুনিয়ায়, তাহলে সেই দিন কিভাবে তুমি রক্ষা পাবে? যে দিনের ভয়াবহ পরিস্থিতি শিশুদেরকে বৃদ্ধ বানিয়ে দেবে, হাশরের মাঠের ভয়ঙ্কর অবস্থা দেখে শিশুরা বৃদ্ধ হয়ে যাবে। চিন্তা করুন, কেমন ভয়ঙ্কর পরিস্থিতি দেখে শিশু বৃদ্ধ হয়ে যেতে পারে। অন্য আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা وَتَرَى النَّاسَ سُكَارَى وَمَا هُمْ بِسُكَارَى وَلَكِنَّ عَذَابَ اللَّهِ شَدِيدٌ। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষেরা, আল্লাহর আযাব গজবকে ভয় করো, নিশ্চয়ই কিয়ামতের মহাপ্রলয় ভয়ঙ্কর। সেই ভয়ঙ্কর মহাপ্রলয়ের ভয়ঙ্কর দৃশ্য দেখলে গর্ভবতী মায়েদের গর্ভ খসে যাবে। সেই হাসরের মাঠের ভয়াবহ পরিস্থিতি দেখলে শিশুর মায়েরা দুধপানকারী শিশুকে ভুলে যাবে। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই ভয়াবহ হাসরের মাঠে আপনি মানুষগুলিকে দেখবেন মাতাল, আসলে মাতাল নয়, ভয়াবহ পরিস্থিতির কারণে মাতালের আকার ধারণ করে। এ পর্যন্ত যে কয়েকটা আয়াতের মর্ম আপনাদেরকে শোনানো হল, এর দ্বারা কি বুঝলেন হাসরের মাঠের অবস্থাটা সাধারণ হবে না ভয়ঙ্কর? হাসরের মাঠের অবস্থা হবে ভয়ঙ্কর। সেই ভয়াবহ কিয়ামতের দিনে মানুষের নাজাতের যে সমস্ত পথ, এই নাজাতের পথগুলির, নাজাতের ব্যবস্থাগুলির একটা ব্যবস্থা হল আল্লাহর আরশের ছায়া। যারা আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া লাভ করবে, এদেরকে সূর্যের আলো স্পর্শ করতে পারবে না। আর একটা নাজাতের ব্যবস্থা হল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসার। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে আমার যে উম্মত হাউজে কাউসারের এক বিন্দু পানি পান করতে পারবে, অনন্তকাল পর্যন্ত আর কোনদিন তার পানির পিপাসা হবে না। মান শারিবা লাম ইয়াজমা আবাদা, কখনো আর কোনদিন সে পিপাস হবে না। হাসরের মাঠের সেই ভয়াবহ পরিস্থিতি থেকে নাজাত লাভের আরেকটা ব্যবস্থা হচ্ছে, যাদের আমল নামা ওজন করার সময় নেকির পাল্লা ভারী হবে, নেকির পাল্লা ভারী হবে। বিভিন্ন আয়াতে আল্লাহ বলেছেন, বিভিন্ন হাদিসে রাসূল বলেছেন, হাসরের মাঠে মানুষগুলির আমল নামা ওজন করা হবে, আমল নামা ওজন করা হবে। সেই আমল নামার ওজন বেদিন কাফিরের আমল নামা ওজন করা হবে একবার, মুমিন মুসলমানের আমল নামা ওজন করা হবে দুইবার। বুঝে থাকতে বলুন, বেদিন কাফিরের আমল নামা ওজন হবে কতবার? একবার। মুমিন মুসলমানেরটা হবে দুইবার। তাদের একবার কেন আর মুমিন মুসলমানের দুইবার কেন, এটা বিবরণটা শুনলি আপনারা বুঝবেন। বেদিন কাফিরদের জীবনে যত নেক আমল করেছিল সেইগুলির সওয়াব নেকির পাল্লায় উঠানো হবে, আর আল্লাহর প্রতি যে অবিশ্বাসী ছিল সেই অবিশ্বাসের একটা গুনাহ গুনার পাল্লায় উঠানো হবে। সারা জীবনের হাজার হাজার সৎ কাজের সওয়াব নেকির পাল্লায় উঠানো হবে, আর আল্লাহর বিধানে অবিশ্বাসী হওয়ার একটা গুনাহ গুনার পাল্লায় উঠানো হবে। সওয়াবের পাল্লায় একটা সওয়াব উঠানো হবে না সারা জীবনের সমস্ত সওয়াবের কাজ? গুনার পাল্লায় অনেকগুলি গুনাহ উঠানো হবে না মাত্র একটা গুনাহ? যে কোন কোন গুনাহটা? আল্লাহকে অবিশ্বাস করার গুনাহ, আল্লাহকে অবিশ্বাস করার গুনাহটা গুনার পাল্লায় উঠিয়ে উজান দেওয়া হবে। এই ওজনে দেখা যাবে সারা জীবন যত ভালো কাজ করেছিল সবগুলি ভালো কাজের সওয়াবের পাল্লা হালকা হয়ে গেছে, আল্লাহর বিধানকে অবিশ্বাস করার একটা গুনার পাল্লা ভারী হয়ে গেছে। তখন আল্লাহ তাকে বললেন, তোমার কি পরিমাণ গুনাহ করেছ সেইগুলির ওজন কত, কি পরিমাণ ভালো কাজ করেছ সেইগুলির ওজন কত, এইগুলির আর যাচাই বাছাইয়ের দরকার নাই, আমার বিধানে অবিশ্বাসী হওয়ার গুনার পাল্লার ভারী হওয়ার কারণে তুমি চিরকালের জন্য জাহান্নামে প্রবেশ করো। কাজেই একমাত্র আল্লাহর প্রতি অবিশ্বাসী হওয়ার কারণে যে ব্যক্তি চিরকালের জন্য জাহান্নামে যাবত হবে, সে নামাজ পড়ল কিনা পড়ল না, রোজা রাখলো কিনা রাখলো না, দান খয়রাত করলো কি না করলো না এইগুলি আর যাচাই বাছাই এর দরকার নাই। এই জন্য তার দ্বিতীয় দফা আর ওজনের কোন দরকার নাই, প্রথম দফার ওজনের দ্বারাই সে চিরস্থায়ী জাহান্নামী সাব্যস্ত হয়ে গেল। আর মুমিন মুসলমানের আমল নামা বলুন কথা মনে থাকলে ওজন হবে কত দফা? প্রথম দফা মুমিন মুসলমানে দুনিয়ার জীবনে যত গুণা করেছিল, যদি কুফুর এবং শিরিক না হয় আর বাকি যত গুণা করেছিল সবগুলি গুণা গুনার পাল্লায় উঠানো হবে। আর আল্লাহর বিধানে যে বিশ্বাসী ছিল এই বিশ্বাসের একটা সওয়াব নেকির পাল্লায় উঠানো হবে। উঠাইয়া প্রথম দফা মুমিনের আমল নামা উদন দেওয়া হবে। বলুন তো বুঝে থাকলে মুমিনের আমল নামার প্রথম দফার ওজনে গুনার পাল্লায় কি উঠানো হবে? সারা জীবনের সমস্ত গুণা। সোয়াবের পাল্লায় কি উঠানো হবে? আল্লাহর প্রতি বিশ্বাস রাখার একটা সোয়াব। ওজন দেওয়া মাত্রই ধরা পড়ে যাবে তার সারা জীবনের সমস্ত গুনার পাল্লা হালকা হয়ে কলেমা বিশ্বাস করার সোয়াবের পাল্লা ভারী হয়ে যাবে। এর মাধ্যমেই তাকে অবগত করে দেওয়া হবে বেদিন কাফিরদের মতো তুমি চিরস্থায়ী জাহান্নামী হবে না। বেদিন কাফিরদের মতো তুমি চিরস্থায়ী জাহান্নামী হবে না। সুদ খেয়েছিল সারা জীবন কিন্তু বিশ্বাস করেছিল সুদ খাওয়া হারাম। ঘুষ খাইছিল সারা জীবন কিন্তু বিশ্বাস করতো আমি হারাম করতেছি। বেপর্দা চলেছিল সারা জীবন কিন্তু বিশ্বাস করতো আমি হারাম কাজ করতেছি। সারা জীবন নামাজ কাজা করতো কিন্তু বিশ্বাস করতো আমি অপরাধ করতেছি। যত গুনার কাজ সবগুলি করতো কিন্তু এই এর কারণে নিজেকে নিজে আল্লাহর দরবারে অপরাধী মনে করতো। এই বিশ্বাসটার দাম এত, এই বিশ্বাসটার সওয়াব নেকির পাল্লায় উঠাইয়া সারা জীবনের সমস্ত গুণা গুনার পাল্লায় উঠাই ওজন দিলে সমস্ত গুনার ওজন থেকে আমি আল্লাহর দরবারে অপরাধ করতেছি, আমি আল্লাহর বিধানে বিশ্বাসী, এই একটা আকীদার সওয়াবের পাল্লা ভারী হয়ে যাবে। বর্তমান সমাজে মুসলমানের অন্তর থেকে এই বিশ্বাসটাকে মুছে ফেলার জন্য বহুমুখী শয়তানি চক্রান্ত চলছে। আল্লাহর বিধানে যেন মুসলমানেরা বিশ্বাসী থাকতে না পারে, আল্লাহর ঘোষিত হারাম কাজ করে নিজেদেরকে যেন অপরাধী মনে না করে, সুদ খাইয়াও যেন নিজেকে অপরাধী মনে না করে, ঘুষ খাইয়াও যেন নিজেকে অপরাধী মনে না করে, মদ খেয়েও যেন নিজেকে অপরাধী মনে না করে, গাঞ্জা খেয়েও যেন নিজেকে অপরাধী মনে না করে, চুরি না চুরি করেও যেন নিজেকে অপরাধী মনে না করে, ডাকাতি করেও যেন নিজেকে অপরাধী মনে না করে, খুন খারাপি করেও যেন নিজেকে অপরাধী মনে না করে, সন্ত্রাস ব্যভিচার করেও যেন নিজেকে অপরাধী মনে না করে। এই জন্য আল্লাহর বিধানের প্রতি সমাজের সর্বস্তরের মানুষের অন্তরে ঘৃণা সৃষ্টি করে দেওয়ার মতো শয়তানি চক্রান্ত চলছে। আল্লাহ না করুক যে মুসলমান নামাজ বন্দেগিও করে তার অন্তরেও যদি আল্লাহর বিধানের প্রতি এই শ্রদ্ধা বোধ না থাকে তখনই সে মুরতাদ হইয়া যায়। কি হইয়া যায়? মুরতাদ হইয়া যায়। মুরতাদ হইয়া গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামান ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফিরুন ফাউলাইকা দুনিয়া ওয়াল আখিরা। হে মুমিন মুসলমানেরা, তোমাদের মধ্য থেকে যদি কেউ মুরতাদ হইয়া যায়, মুরতাদ হইয়া যায় মানে আগে আল্লাহর বিধানে বিশ্বাসী ছিল পরে অবিশ্বাসী হইয়া যায়, তার নাম মুরতাদ হইয়া যায়। এখন পর্যন্ত সমাজের অনেক মুসলমানে বুঝে না মুরতাদ কি, কথা বুঝতে পেরেছেন? মুরতাদ কি? আগে আল্লাহর বিধানে বিশ্বাসী ছিল পরে অবিশ্বাসী হয়ে গেল, তার নাম মুরতাদ। মুরতাদরা খুদাদ্রোহী, মুরতাদরা খুদাদ্রোহী। রাষ্ট্রীয় আইনে কোন নাগরিক যদি রাষ্ট্রদ্রোহী হয় তাহলে তার শাস্তি হয় প্রাণদণ্ড। বলুন, রাষ্ট্রীয় আইনে কোন নাগরিক যদি রাষ্ট্রদ্রোহী হয় তার শাস্তি কি হয়? প্রাণদণ্ড। আল্লাহ এবং আল্লাহর রাসূল বলেন, কোন মুসলমান যদি আল্লাহর বিধানে অবিশ্বাসী হইয়া মুরতাদ হয়, রাসূল বলেন, মান বাদ্দালা দীনহু ফাকতুলুহু, তারও শাস্তি একমাত্র প্রাণদণ্ড। রাষ্ট্রদ্রোহীর শাস্তি রাষ্ট্রীয় আইনে প্রাণদণ্ড, খুদাদ্রোহী মুরতাদের শাস্তি আল্লাহর আইনে প্রাণদণ্ড। এই পর্যায়ে আমি আপনাদের শুধু একটা কথা জিজ্ঞাসা করতে চাই, রাষ্ট্রীয় আইনের মূল্য বেশি না আল্লাহর আইনের মূল্য বেশি? রাষ্ট্রদ্রোহী হইলে যদি শাস্তি প্রাণদণ্ড হইতে পারে, খুদাদ্রোহীরে যদি প্রাণদণ্ড দেওয়া না হয়, তাহলে দণ্ড দেওয়ার দায়িত্ব যাদের হাতে, এরা মুখে বলে না কাজে কর্মে প্রমাণ করে যে আমাদের দৃষ্টিতে আল্লাহর আইনের চেয়ে রাষ্ট্রের আইনের দাম বেশি। এই জন্য আল্লাহর আইনের যারা বিদ্রোহী হয় এদেরকে ফাঁসি দেই না, সরকারি আইনের যারা বিদ্রোহী হয় এদেরকে ফাঁসি দেই। দিয়া কি প্রমাণ করে? দিয়া প্রমাণ করে যে আমার দৃষ্টিতে রাষ্ট্রীয় আইনের যেই মূল্য আল্লাহর আইনের সেই মূল্য দায়। এই কারণে খুদাদ্রোহীরে ফাঁসি দেই না, রাষ্ট্রদ্রোহীরে ফাঁসি দেই। কাজে কর্মে প্রমাণ করে আমার দৃষ্টিতে আল্লাহর চেয়ে রাষ্ট্র বড়। মুরতাদরে ফাঁসি না দিয়া কাজে কর্মে কি প্রমাণ করে আল্লাহর চেয়ে রাষ্ট্র বড়? এই জন্য রাষ্ট্রদ্রোহীরে ফাঁসি দেয়, আল্লাহ দ্রোহীরে ফাঁসি দেয় না। কথা পরিষ্কার বলতে পারলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাসরের মাঠে সমস্ত মানুষ দ্বারা নিরপরে সমষ্টিগত ভাবে আল্লাহ হাসরের মানুষকে উদ্দেশ্য করে একটা প্রশ্ন করবেন। কি প্রশ্ন? লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাষ্ট্রীয় ক্ষমতা কার? হাসরের মাঠে সমস্ত মানুষকে লক্ষ্য করে আল্লাহ একটা প্রশ্ন করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাষ্ট্রীয় ক্ষমতা কার? সাহস হবে না কোন মানুষের জবাব দিবার, টু শব্দ করা সহজ হবে না, নীরব নিস্তব্ধ হয়ে থাকবে হাসরের মাঠ। তাই আল্লাহ নিজের প্রশ্নের জবাবে নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, মহারাজে রাগান্বিত আল্লাহর জন্য আজকের রাষ্ট্রীয় ক্ষমতা। এই রাষ্ট্রীয় ক্ষমতার প্রশ্ন কেন হাসরের মাঠে উঠাবেন আল্লাহ? জবাবে মুফাসসিরিন কেরাম লেখেন, দুনিয়াতে কিছু মানুষ পৃথিবীর সামান্য একটা টুকরার রাষ্ট্রীয় ক্ষমতা পায়। সব মানুষ না কিছু মানুষ? দুনিয়াতে কিছু মানুষ পৃথিবীর সামান্য একটা টুকরার রাষ্ট্রীয় ক্ষমতা পায়। রাষ্ট্রীয় ক্ষমতা পাওয়ার পরে এরা নিজের আইনকে আল্লাহর আইনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করে, আল্লাহর আইনের চেয়ে আমার আইনের দাম বেশি, আল্লাহর আইনের মূল্য আমার আইনের চেয়ে কম মনে করে। এই সমস্ত রাষ্ট্রপতিরা আল্লাহর দৃষ্টিতে খুদাদ্রোহী। এই ধরনের খুদাদ্রোহীদের শাস্তি কত ভয়ঙ্কর হবে সেদিকে ইঙ্গিত করার জন্য আল্লাহ হাসরের মাঠে রাষ্ট্রীয় ক্ষমতার প্রশ্ন উত্থাপন করবেন, এবং কেউ যখন কোন জবাব দেবে না, আল্লাহ নিজেই নিজের প্রশ্নের জবাবে বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, মহারাজে রাগান্বিত আল্লাহর হাতে আজকের রাষ্ট্রীয় ক্ষমতা। আল্লাহর এক নাম কাহ্হার, এর অর্থ মহারাজে রাগান্বিত। আল্লাহর আর এক নাম রহমান, এর অর্থ মহাদয়ায় দয়াবান। হাসরের মাঠে আল্লাহ লিল্লাহিল ওয়াহিদির রহমান বলবেন না, হাসরের মাঠে আল্লাহ বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কেন? রহমান তো আল্লাহর নাম, এই কথাটা হাসরের মাঠে ঘোষণা করবেন না কেন? কাহ্হার নাম ঘোষণা করবেন কেন? প্রশ্নের জবাবে মুফাসসিরিনে কেরাম লেখেন, ওই সমস্ত রাষ্ট্রপতিদের শাস্তি কত ভয়ঙ্কর হবে সেই দিকে ইঙ্গিত করার জন্য আল্লাহ রহমান নামের ঘোষণা করবেন না হাসরের মাঠে, কাহ্হার নামের ঘোষণা করবেন। আমি আল্লাহ আজকে ওই সমস্ত রাষ্ট্রনায়কদের প্রতি মহারাগে রাগান্বিত যারা নিজের আইনকে আমি আল্লাহর আইনের চেয়ে বেশি বড় মনে করত। তাহলে হাসরের মাঠ তো এমনি ভয়ঙ্কর, সমস্ত মানুষের জন্যই হাসরের মাঠের অবস্থা হবে ভয়াবহ, এর মধ্যে মারাত্মক ভাবে ভয়াবহ অবস্থা হবে হাসরের মাঠটা। ওই সমস্ত রাষ্ট্র নায়কদের জন্য যারা সামান্য এক টুকরা পৃথিবীর এক টুকরার শাসন ক্ষমতা পাইয়া আল্লাহর আইনের চেয়ে নিজের আইনের গুরুত্ব বেশি দিত। সেই হাসরের মাঠে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরতাদ সারা জিন্দেগী ভর যত নেক আমল করেছিল এই নেক আমলের একটা রকম ওজন হবে না, সে যে মুরতাদ হয়ে গেল, খোদাদ্রোহী হয়ে গেল, এর গুনার পাল্লা ভারী হয়ে যাবে। এই রকম যত বেদিন কাফির, এদের বেদিন কাফির হওয়ার একটা মাত্র গুনার পাল্লা ভারী হয়ে যাবে, আর সারা জীবনের সমস্ত এবাদত বন্দেগী নেকির কাদের পাল্লা হালকা হয়ে যাবে। কিন্তু মুমিন মুসলমানের বেলায় এদের সারা জীবনের গুনা গুনার পাল্লায় উঠাইয়া আল্লাহর বিধানে যে বিশ্বাসী ছিল, একটা বিশ্বাসের চোয়াব নেকির পাল্লায় উঠাইয়া ওজন দেওয়ার পরে দেখা যাবে সারা জীবনের সমস্ত গুনার চেয়ে আল্লাহর বিধানে বিশ্বাসী হওয়ার সোয়াবের পাল্লা ভারী হয়ে যাবে। এটা হল মুমিনের প্রথম দফার ওজন। এই ওজনের দ্বারা একটা কথা ফয়সলা হয়ে যাবে যে তুমি মুরতাদদের মতো চিরস্থায়ী জাহান্নামী না, তুমি বেদিন কাফিরদের মতো চিরস্থায়ী জাহান্নামী না। এটা সাব্যস্ত হবে প্রথম দফার ওজনের দ্বারা। তারপরে এদেরকে বলা হবে প্রথম দফার ওজনের দ্বারা সাব্যস্ত হলো তুমি চিরস্থায়ী জাহান্নামী না, কিন্তু তুমি নির্ধারিত মেয়াদের জন্য জাহান্নামী কিনা এটা সাব্যস্ত হবে দ্বিতীয় দফার ওজনে। এবার বুঝলেন মুমিনের আমল নামা দুই দফা ওজন হবে কেন? প্রথম দফার ওজনের দ্বারা সাব্যস্ত হবে তুমি চিরস্থায়ী জাহান্নামী না, আর দ্বিতীয় দফার ওজনে সাব্যস্ত হবে তুমি নির্ধারিত মেয়াদের জন্য জাহান্নামী কি না। দ্বিতীয় দফার ওজনে সাব্যস্ত হবে তুমি নির্ধারিত মেয়াদের জন্য জাহান্নামী কি না। এই দ্বিতীয় দফার ওজনে মুমিন মুসলমানের সারা জীবনের সমস্ত সওয়াব সওয়াবের পাল্লায় উঠাইয়া সারা সারা জীবনের সমস্ত গুনা গুনার পাল্লায় উঠাইয়া মুমিনের আমল নামা দ্বিতীয় দফা ওজন করা হবে। এবার বুঝতে পেরেছেন মুমিনের আমল নামা দুইবার ওজন হবে কেন? একবার হবে ইমানের ওজন, আর একবার হবে আমলের ওজন। বলুন মুমিনের প্রথম দফা হবে কিসের ওজন? ইমানের ওজন। দ্বিতীয় দফা হবে আমলের ওজন। বেদিন কাফিরের যেহেতু ইমানেই নাই, এই কারণে আমলের কোন ওজনই হবে না। কথা বুঝলেন কিনা দেখুন, বেদিন কাফিরের যেহেতু ইমানেই নাই এই জন্য আমলের কোন ওজনই হবে না। মুমিন মুসলমানের যেহেতু ইমান আছে এই জন্য দ্বিতীয় দফা এদের আমলের ওজনটা কিভাবে হবে? সারা জীবনের সমস্ত সওয়াবগুলি সওয়াবের পাল্লায় উঠাইয়া সারা জীবনের সমস্ত গুনাগুলি গুনার পাল্লায় উঠাইয়া দ্বিতীয় দফা মুমিনের আমল নামা ওজন হবে। দ্বিতীয় দফার ওজনে যাদের সওয়াবের পাল্লা ভারী হয়ে যাবে এরা জান্নাতি সাব্যস্ত হবে। দ্বিতীয় দফার ওজনে যে সমস্ত মুমিনের গুনার পাল্লা ভারী হবে এরা নির্ধারিত মেয়াদের জন্য জাহান্নামী সাব্যস্ত হবে। আমার কথা বুঝে থাকতে বলুন, দ্বিতীয় দফার ওজনে আপনাদের গুনার পাল্লা ভারী হলে কি চিরকালের জন্য জাহান্নামে যাবেন? যাবেন না। তাইলে দ্বিতীয় দফার ওজনে আপনাদের গুনার পাল্লা ভারী হইলে কোনো ক্ষতি নাই। কি ক্ষতি? নির্ধারিত মেয়াদের জন্য জাহান্নামে যাইতে হবে, চিরকালের জন্য জাহান্নামে যাইতে হবে না। এটা প্রথম দফার ওজনের দ্বারা পরিষ্কার হয়ে যাবে। দ্বিতীয় দফার ওজনে যদি গুনার পাল্লা ভারী হয় তাহলে নির্ধারিত মেয়াদের জন্য জাহান্নামে যাইতে হবে, সেটা সাব্যস্ত হয়ে যাবে। কাজেই আমরা যদি জাহান্নামের আগুনে শুইবার আগে জান্নাতে যেতে হয় তাহলে দ্বিতীয় দফার ওজনেও আমাদের নেকির পাল্লা ভারী হওয়া দরকার। বলুন আমার কথা বুঝে থাকলে, দ্বিতীয় দফার ওজনে নেকির পাল্লা ভারী হইলে জাহান্নামের আগুনে শুইবার আগেই জান্নাতে যাবেন। দ্বিতীয় দফার ওজনে নেকির পাল্লা ভারী হইলে জাহান্নামের আগুনে শুইবার আগেই জান্নাতে যাবেন। এখন বুঝার ব্যাপার হইল কি পরিমাণ নেকি হইলে নেকির দ্বিতীয় দফার ওজনে নেকির পাল্লা ভারী হবে, আর কি পরিমাণ গুণা হইলে দ্বিতীয় দফার ওজনে গুনার পাল্লা ভারী হবে। এইটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার, সর্বস্তরের মুসলমানের জানা দরকার। একজন লোকে মনে মনে হিসাব করে, আজকে সারা দিনে আমি জোহরের নামাজ পড়েছি, আসরের নামাজ পড়েছি, মাগরিবের নামাজ পড়েছি, এশার নামাজ পড়েছি, ফজরের নামাজ পড়িনি, ফরসে কত বেলা? পড়ছে না কত বেলা? তাইলে তো আমার চার বেলার নামাজে পড়ছি, ঈদের সবের হাল্লা, এক বেলার নামাজে পড়ছি না, ঈদের গুনার হাল্লার থেকে বাড়ি হবে? এইভাবে অঙ্ক মিলাই লয় মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লেখেন, তুমি যেইভাবে অঙ্ক মিলাও এইভাবে ওজন হবে না। হাসরের মাঠে সওয়াবের পাল্লা আর গুনার পাল্লা ভারী হওয়ার, ওজনদার হওয়ার অঙ্ক হবে অন্যরকম, অঙ্ক হবে অন্যরকম। সেই অঙ্কটাই আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে বোঝা দরকার। কে কি পরিমাণ সওয়াবের কাজ করলো এই অনুভাতে সওয়াবের পাল্লা ভারী হবে না, কে কি পরিমাণ গুনা করলো সেই অনুভাতে গুনার পাল্লা ভারী হবে না, বরং সওয়াবের পাল্লা ভারী হওয়ার জন্য তিনটা শর্ত, তিনটা কোয়ালিটি থাকতে হবে। যার আমলের মধ্যে তিনটা কোয়ালিটি পরিপূর্ণভাবে থাকবে, তার একটা সওয়াবের পাল্লা আরেকজনের সারা জিন্দেগীর সওয়াবের পাল্লার চেয়েও ভারী হবে। এইরকম গুনার পাল্লা ভারী হওয়ার জন্য একটা কোয়ালিটি লাগবে, যার গুনার মধ্যে একটা কোয়ালিটি থাকবে তার একটা গুনার পাল্লা আরেকজন মুমিনের সারা জিন্দেগীর সমস্ত গুনার পাল্লার চেয়ে ভারী হবে। বলুন, পরিমাণের দ্বারা নেকি বদির পাল্লা ভারী হয় না কোয়ালিটির দ্বারা? নেকির পাল্লা ভারী হওয়ার জন্য কোয়ালিটি কটা লাগে? তিনটা। নেকির পাল্লা ভারী হওয়ার জন্য কোয়ালিটি কটা লাগে? তিনটা। গুনার পাল্লা ভারী হওয়ার জন্য কোয়ালিটি লাগে একটা। এই তিনটা কোয়ালিটি নেকির পাল্লা ভারী হওয়ার জন্য বুঝলেই আপনি টের পাবেন আপনার ওজনদার নেকি করতেছেন না হালকা নেকি করতেছেন। গুনার কোয়ালিটিটা বুঝলেই টের পাবেন আপনি হালকা গুনা করতেছেন জীবন ভর না ভারী গুনা করতেছেন। এতটুকু টের না ভাইলে তফসির শুনে লাভ কি? টের হইয়া যাওয়া দরকার এখানে, যে আমরা জীবন ভর যত সওয়াবের কাজ করতেছি এগুলি খুব ভারী ওজনদার সওয়াবের কাজ করতেছি না হালকা ভাতলা সওয়াবের কাজ করতেছি, জীবন ভর যত গুনার কাজ করতেছি ওজনদার ভারী গুনার কাজ করতেছি না হালকা ভাতলা গুনার কাজ করতেছি, এইটাই যদি টের না ভাইলেন তাহলে হাসরের মাঠে নেকি বুদ্ধি ওজনের বিবরণ শুনে লাভ কি? মুফাসসিরিনে কেরাম তফসীরের কিতাবে লিখেছেন, নেকির পাল্লা ভারী হওয়ার জন্য নেকির মধ্যে যে তিনটা কোয়ালিটি লাগবে এর মধ্যে প্রথম কোয়ালিটির নাম হলো ইমান। প্রথম কোয়ালিটির নাম হলো ইমান। ইমানদারের নেকির পাল্লা ভারী হবে, বেঈমানের নেকির পাল্লার কোন ওজনই হবে না। এক নম্বর কোয়ালিটি ইমান মনে থাকবে, দুই নম্বর সহিনিয়ত। সহিনিয়তে যদি সওয়াবের কাজ করে এই সওয়াবটা হবে অত্যন্ত ভারী ওজনদার, আর গলত নিয়তে যদি সওয়াবের কাজ করে সওয়াবটা হবে হালকা পাতলা ওজন হবে না। সহি নিয়তের ব্যাখ্যা হল আমি নেক আমল করি শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য, আর কোন মানুষকে খুশি করার জন্য কোন মানুষকে দেখাবার জন্য যদি নেকের কাজ করে সওয়াবের কাজ করে এটা হলো গলত নিয়তে সওয়াবের কাজ করলো। এই কোয়ালিটি নষ্ট হওয়ার কারণে তার সারা জীবনের সওয়াবেরও নেকির পাল্লায় হাসরের মাঠে কোনো ওজন হবে না। বুঝে থাকতে বলুন তো, সওয়াবের পাল্লায় সওয়াব ওজনদার হওয়ার জন্য প্রথম কোয়ালিটিটা কি? ইমান। দ্বিতীয় কোয়ালিটিটা কি? সহিনিয়ত। তিন নম্বর কোয়ালিটিটা হল নবীর সুন্নত। তিন নম্বর কোয়ালিটিটা হল নবীর সুন্নত। যার নেক আমল নবীর সুন্নত পথে হবে তার দুই রাকাত নামাজের ওজন যে সারা জীবন ভর নবীর সুন্নত বিবর্জিত নামাজ পড়ে তার সারা জিন্দেগীর নামাজেও এত ওজন হবে না, সুন্নত মতো যে নামাজ পড়ে তার দুই রাকাত নামাজের যত ওজন হবে। কোয়ালিটিগুলি আমাদের বোঝা দরকার, সারা জীবন ভর কোয়ালিটিগুলি স্মরণ রাখা দরকার। সারা জীবন ভর যত সওয়াবের কাজের তৌফিক আল্লাহ দান করেন, হালকা পাতলা সওয়াবের কাজ করা দরকার না, ওজনদার সওয়াবের কাজ করা দরকার। বুঝে থাকতে বলুন, ওজনদার সওয়াবের কাজ করতে হলে কোয়ালিটি কটা থাকতে হবে আমার আমলে? ইমান, সহিনিয়ত, নবীর সুন্নত। ইমান, সহিনিয়ত, নবীর সুন্নত। ইমান, সহিনিয়ত, নবীর সুন্নত। কাদিয়ানিরা ইমান রাখে না বেঈমান? নামাজও পড়ে কিনা, রোজাও রাখে কিনা, হজও করে কিনা? বেঈমানে নামাজ পড়লে, বেঈমানে রোজা রাখলে, বেঈমানে হজ করলে কি হবে? উজু সারা সারা রাত নফল নামাজ পড়লে যা হবে? বলেন উজু ছাড়া সারা রাত নফল নামাজ পড়লে কি হবে? কোন কাজ হবে না। ঠিক তেমনি ভাবে কাদিয়ানিরা নামাজ রোজা এবাদত বন্দেগি করলে কোনো কাজ হবে না, কারণ তার আমল উজনদার হওয়ার জন্য প্রথম নম্বর কোয়ালিটি নাই। দুই নম্বর কোয়ালিটি সহিনিয়ত। হাদিস শরীফে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাশরের বিচারে তিন দল ভালো মানুষ নেক আমলওয়ালা জাহান্নামে যাবে সহিনিয়তের অভাবে। তিন দল নেক আমলওয়ালা জাহান্নামে যাবে, তিন দল নেক আমলওয়ালা জাহান্নামে যাবে সহিনিয়তের অভাবে। কত দল? প্রথম দল। রাসূল বলেন, হাশরের মাঠে আল্লাহ একদল শহীদরে জিজ্ঞাসা করবেন, মেহরবানি করে আপনারা নড়াচড়া করবেন, আমি আর কয়েক মিনিটে কথা শেষ করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল বলেন, হাশরের মাঠে আল্লাহ একদল শহীদরে জিজ্ঞাসা করবেন, তোমরা কি আমল করেছো? এরা বলবে, আল্লাহ তোমার রাস্তায় জিহাদ করেছি, লড়াই করেছি, গলা কাটাইয়া শহীদ হয়েছি। আল্লাহ ফিরিস্তাকে বলবেন, ফিরিস্তা এই সমস্ত শহীদের ঠেঙ্গে জিঞ্জির দিয়া বান্ধো আর উল্টা হেসাইয়া জাহান্নামে নিয়া যাও। শহীদরা আল্লাহর কাছে জানতে চাইবে, আমাদের কি অপরাধ? আল্লাহ বলবেন, তোমাদের অপরাধ হইল আমলটা ভালো করেছ, কিন্তু আমি আল্লাহকে খুশি করার নিয়তে নয়, সমাজের মানুষ তোমাকে বীর যোদ্ধা বলবে, এই জন্য সমাজের মানুষের কাছ থেকে বীর যোদ্ধা উপাধি পাওয়ার জন্য তুমি যুদ্ধ করেছ, আমি আল্লাহকে খুশি করার জন্য নয়, সুতরাং তোমার মতো শহীদের পুরস্কার আমি আল্লাহর কাছে জাহান্নামের আগুন ছাড়া আর কিছু নাই। তারপরে আল্লাহ রাসূল বলেন, একদল দান খয়রাতকারীকে আল্লাহ জিজ্ঞাসা করবেন হাশরের মাঠে, তোমরা কি করেছ? এরা বলবে, আল্লাহ বড় কষ্ট করে টাকা পয়সা উপার্জন করেছিলাম, কিন্তু অনেক এর মধ্যে থেকে অনেকগুলি টাকা পয়সা তোমার রাস্তায় দান খয়রাত করে দিয়েছিলাম। আল্লাহ ফিরিস্তাকে বলবেন, ফিরিস্তা এই দানবীরের পায়ে জিঞ্জির দিয়ে বান্ধো, উল্টা হেসাইয়া জাহান্নামে নিয়ে যাও। দানবীরেরা আল্লাহর কাছে জানতে চাইবে, আমাদের কি অপরাধ? আল্লাহ বলবেন, তোমরা দান খয়রাত করেছো, আমি আল্লাহর রাস্তায় ভালো কথা আমল ভালো করেছ, কিন্তু আমি আল্লাহকে খুশি করার নিয়ত ছিল না তোমাদের, তোমাদের নিয়ত ছিল মানুষের মারহাবা ধন্যবাদ পাওয়ার নিয়ত ছিল, এই জন্য তোমাদের মতো দানবীরের পুরস্কার আমি আল্লাহর কাছে জাহান্নামের আগুন ছাড়া আর কিছু নাই। তারপরে রাসূল বলেন, হাশরের মাঠে আল্লাহ একদল আলেমকে জিজ্ঞাসা করবেন, তোমরা কি আমল করেছ? এরা বলবে, আল্লাহ সারা জীবন ভর তোমার বান্দাদেরকে তোমার কথা শোনাইছি, তোমার বান্দাদেরকে তোমার পথে দাওয়াত দিয়েছি। আল্লাহ বলবেন, ফিরিস্তাকে, ফিরিস্তা এই সমস্ত আলেমদের পায়ে দুহাত জিঞ্জির দিয়ে বাঁধো, উল্টা হেসাইয়া জাহান্নামে নিয়ে যাও। আলেমরা আল্লাহর কাছে জানতে চাইবে, আমাদের কি অপরাধ? আল্লাহ বলবেন, তোমরা আমার বান্দাদেরকে আমার পথে দাওয়াত দিয়েছ, ভালো কাজ করেছ, কিন্তু তোমাদের নিয়ত আমি আল্লাহকে খুশি করার নিয়ত ছিল না, তোমাদের নিয়ত ছিল যাদেরকে আমার কথা শোনাও তাদের কাছে তুমি শ্রদ্ধার পাত্র হইয়া থাকবা, তাদের ভক্তি কুরাবার জন্য তাদেরকে আমার কথা শোনাইছ, তারা তোমারে মারহাবা ধন্যবাদ দেওয়ার জন্য, তারা তোমার ভক্ত হইয়া থাকার জন্য তুমি তাদেরকে আমার কথা শোনাইছ, তোমাদের মতো আলেমের পুরস্কার আমি আল্লাহর কাছে জাহান্নামের আগুন ছাড়া আর কিছু নাই। হাদিসের মর্ম বুঝে থাকলে বলুন, একদল শহীদ গেল জাহান্নামে, একদল দানবীর গেল জাহান্নামে, একদল আলেম গেল জাহান্নামে, ইমানের অভাবে না নেক আমলের অভাবে না সহিনিয়তের অভাবে? তাহলে নেক আমল উজনদার হওয়ার জন্য দুই নম্বর কোয়ালিটিটা কি পাইলাম? সহিনিয়ত। এক নম্বর কোয়ালিটি হলো আমলওয়ালার ইমান থাকতে হবে, দুই নম্বর কোয়ালিটি হইল নিয়ত সহি থাকতে হবে, তিন নম্বর কোয়ালিটি হইল আমলটা নবীর সুন্নত মতে হতে হবে। নবীর সুন্নতের আলোচনা করলে উভয় নাই, বর্তমান সমাজের নমাদি মুসলমানদের নমাজের উপায় নাই, দাঁড়ানির সময় সুন্নত নাই, হাত উঠাইবার সময় সুন্নত নাই, হাত বান্ধার সময় সুন্নত নাই, রুকুত যাওয়ার সময় সুন্নত নাই, সেজদার যাওয়ার সময় সুন্নত নাই, বসার সময় সুন্নত নাই, সালাম ফিরানির সময় সুন্নত নাই। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, সুন্নত মতো এক ব্যক্তি দুই রাকাত নামাজ পড়লে এই দুই রাকাত নামাজের যে পরিমাণ ওজন হবে নেকির পাল্লায়, সুন্নতের খেলাফ নামাজ যে পড়ে তার সারা জীবনের সমস্ত নামাজেরও ওই পরিমাণ ওজন হবে না নেকির পাল্লায়। আমার কথা বুঝে থাকলে বলুন, আমরা যারা সুন্নতের লক্ষ্য রাখি না নেক আমল করি, আমরা খুব ওজনদার নেক আমল করি না হালকা মাতলা? নেকির পাল্লা হালকা হইলে নাজাত পাওয়া যাবে হাশরের মাঠে, না ওজনদার হওয়া দরকার? যদি চাই দ্বিতীয় দফার ওজনে আমার নেকির পাল্লা ওজনদার হোক, তাহলে ইমান যেভাবে ঠিক আছে তেমনি ভাবে নিয়ত সহি রাখতে হবে, এবং সুন্নত মতো নেক আমল করতে হবে। কি মতো নেক আমল করতে হবে? সুন্নত মতো নেক আমল। গেল সোয়াবের পাল্লা, ওজনদার হওয়ার জন্য তিনটা কোয়ালিটির দরকার, মনে থাকবে, তিন কোয়ালিটির দরকার। গুনার পাল্লা বাড়ি হওয়ার জন্য একটা কোয়ালিটি যথেষ্ট, গুনার পাল্লা বাড়ি হওয়ার জন্য একটা কোয়ালিটি যথেষ্ট। কোয়ালিটিটা কি? মুহাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, গুনার পাল্লা বাড়ি হওয়ার জন্য একটা কোয়ালিটি, মুমিনের দ্বিতীয় দফার ওজনে, মুমিনের দ্বিতীয় দফার ওজনে, ইমান তো আছেই, প্রথম দফার ওজনেই সাব্যস্ত হয়ে গেছে, তার ইমান আছে, মুমিনের দ্বিতীয় দফার ওজনে তার গুনার পাল্লা বাড়ি হওয়ার জন্য যেই কোয়ালিটিটার দরকার সেটা হইল, গুনাটা বিপদে হইরা করছে না খামখেয়ালি কইরা করছে। দেখো অনেকে আছে ঠিক কে গুণা করে, বিপদে হইরা গুণা করে, দায় হইরা গুণা করে, অসুবিধায় হইরা গুণা করে। একদিন অসুস্থতার কারণে উঠতে পারলো না, বসতে পারলো না, নামাজ পড়লো না, একদিন দৌড়াইতে দৌড়াইতে গাড়ি ধরতে পারবে না এই জন্য নামাজ পড়তে পারলো না, আর একদিন উজুর পানি পাইলো না, তাই মুম করার ব্যবস্থা হইলো না, তালাশ করতে করতে নামাজ পড়তে পারলো না, এই ব্যক্তি সারা জীবন বর্জত নামাজ কাজা করছে, সবগুলি কাজা নামাজের গুণা, এক গুনার পাল্লায় চললে এত ওজনদার হবে না। যেই লোকটা খামোখা বসে গল্প গুজব করতে করতে নামাজ পড়ছে না, তার একদিন নামাজ না পড়ার গুনার পাল্লা যত ভারী হবে। এবার বলুন, মুমিনের গুনার পাল্লা বাড়ি হবে কতটা কোয়ালিটির কারণে? এই কোয়ালিটিটার নাম কি? অবহেলা। কোয়ালিটিটার নাম কি? যে যত অবহেলা কইরা গুনা করবে তার গুনার পাল্লা তত ভারী হবে, আর যে যত বিপদে হইরা গুনা করবে তার গুনার পাল্লা তত হালকা হবে। আমার কথা বুঝে থাকলে এবার বলুন, আমাদের বর্তমান সমাজের মুসলমানেরা যত সওয়াবের কাজ করে খুব ভারী না হালকা, আর যত গুনা করে এগুলি হালকা না ভারী? তাহলে দ্বিতীয় দফার ওজনে দশাটা কি হবে? এই জন্য বলছিলাম, টের পাবেন বসা থাকলে কোন আপনাদের আমল নামার ওজনের অবস্থা কেমন, কথা বুঝতে পেরেছেন? তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةِ الرَّاضِيَةِ وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةِ وَمَا أَدْرَاكَ مَا هِيَهْ نَارٌ حَامِيَةٌ الله বলেন, সেই দিন যাদের নেকির পাল্লা ওজনদার হবে জান্নাত হবে তাদের ঠিকানা, সেই দিন যাদের গুনার পাল্লা বাড়ি হবে জাহান্নাম হবে তার ঠিকানা। বুঝে থাকলে বলুন, আজকে থেকেও আমরা, আগামী দিন থেকেও আমরা হালকা ওজনের সওয়াব করার চেষ্টা করা দরকার না ভারী ওজনের সওয়াব করার চেষ্টা করা? আগামীকাল থেকেও আমরা ভারী গুনা করার চেষ্টা করা দরকার না ভারী গুনার অভ্যাস বর্জন করা দরকার? আমি যেন খামখেয়ালি করে কোনো গুণা না করি, আমি যেন উদাসীনতা করে কোনো গুণা না করি, আমি যেন অবহেলা করে কোনো গুণা না করি, আমি যেন গল্প গুজব করে খেলাধুলা করে নামাজ কাজা না করি। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে কাল হাসরের সেই মহা কঠিন বিপদের দিনে নেকির পাল্লা বাড়ি হওয়ার মতো আমল, গুনার পাল্লা হালকা হওয়ার মতো আমল করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা দোয়াতে শরীক হবেন বসা থাকুন, আস্তে আস্তে মনে মনে আস্তাগফিরুল্লাহ দুরুদ শরীক পড়ুন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا ربنا ظلمنا أنفسنا وبواطنها اللهم نقنا من الذنوب كما ينقى الثوب الأبيض من الدنس اللهم باعد بيننا وبين خطايانا كما باعدت بين المشرق والمغرب يا أكرم الأكرمين يا أرحم الراحمين يا الله امرا مدر جيبونير شمست وغنا خطاتي خالص انتر توبة كلم يا الله يا الله مدر توبة كي قبول منظور كر صغيرا كبيرا داهرا باتنا شرب وبركار غنات چك يا الله امرا خالص انتر توبة كلم يا الله مدر معاف كر يا اكرم الاكرمين يا رحم الراحمين ইয়া আল্লাহ আমাদের মুদ্দেগানকে মাফ করো ইয়া আল্লাহ আমাদের অনেকেরই মা বাবা দুনিয়াতে নেই ইয়া আল্লাহ রাব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা রাব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা ইয়া আল্লাহ আমাদের যাদের মা বাবা উভয় আছেন বা একজন আছেন ইয়া আল্লাহ সেহত আফিয়তের সাথে ইয়া আল্লাহ দীর্ঘ হায়াত দান করো ইয়া আকরামুল আকরামিন ইয়া রহমান রাহিমিন ইয়া আল্লাহ আমাদের নেক বানান আমাদের আওলাদদের নেক বানান ইয়া আকরাম ইয়া আল্লাহ আমাদের আসাতিজায়ে কেরাম মাশায়েখ বুজুর্গানে দিন ইয়া আল্লাহ যারা দুনিয়া থেকে চলে গেছেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ সবার দরাজাতকে বুলন্দ করো ইয়া আল্লাহ শেখ বাগা রহমতুল্লাহ আলাইহি সহ ইয়া আল্লাহ আমাদের আকাবের আসলাম যারা দুনিয়া থেকে চলে গেছেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তাদের দরাজাতকে বুলন্দ করুন ইয়া রাব্বুল আলামিন ইয়া আল্লাহ আমাদের আসাতিজা মুরব্বিয়ান মাশায়েখ যারা এখনো দুনিয়াতে আছেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তাদের হায়াতে তৈয়বা তবিলা মুবারাকা দান করুন ইয়া আকরামুল আকরামিন ইয়া রহমান রাহিমিন ইয়া আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছি ইয়া আল্লাহ আমাদের কার অন্তরে কি বাসনা আছে আপনি জানেন ইয়া আল্লাহ আমাদের কার অন্তরে কি মকসুদ আছে আপনি জানেন ইয়া আল্লাহ আপনার কাছে খুলে বলতে হবে না ইয়া আল্লাহ আমাদের সবার জায়েজ মকাসিদ পুরা করে দিন ইয়া আল্লাহ সবার জায়েজ মকাসিদ পুরা করে দিন ইয়া আল্লাহ আমরা কে কোন মুশকিলে আছি কে কোন সমস্যায় আছি আপনি জানেন ইয়া আল্লাহ আমাদের সবার মুশকিলাত আসান করে দিন ইয়া আল্লাহ আমাদেরকে মুশকিল থেকে উদ্ধার করুন ইয়া আল্লাহ আমরা সবাই তো কমবেশি বিভিন্ন রোগে আক্রান্ত আছি ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমাদেরকে শিফায়ে কামিলা আজিলা এনায়েত করুন ইয়া আল্লাহ শিফায়ে কামিলা আজিলা এনায়েত করুন ইয়া আকরামুল আকরামিন ইয়া আরহামুর রাহিমিন ইয়া আল্লাহ তাফসীরুল কোরআন মাহফিলকে আপনি কবুল ও মঞ্জুর করুন ইয়া আল্লাহ যারা আয়োজন করেছেন ইন্তেজাম করেছেন ইয়া আল্লাহ যারা আলোচনা করেছেন আলোচনা শুনেছেন ইয়া আল্লাহ যারা সাহায্য সহযোগিতা করেছেন পয়সা দিয়ে হোক অর্থ দিয়ে হোক সব দিয়ে হোক পরামর্শ দিয়ে হোক সময় দিয়ে হোক যে যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন ইয়া আল্লাহ সবার সাহায্য সহযোগিতাকে কবুল ও মঞ্জুর করুন ইয়া আকরামুল আকরামিন ইয়া আল্লাহ তাফসীরুল কোরআনের মাধ্যমে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এই অঞ্চলে কোরআনের সহি শুদ্ধ তফসির ইয়া আল্লাহ পৌঁছে দেওয়ার আপনার ব্যবস্থা করুন ইয়া রাব্বুল আলামিন ইয়া আরহামুর রাহিমিন ইয়া আকরামুল আকরামিন ইয়া আরহামুর রাহিমিন ইয়া আকরামুল আকরামিন ইয়া আল্লাহ আমাদের এই গরিব দেশটার উপর রহম করুন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ গরিব দেশটার উপর রহম করুন ইয়া রাব্বুল আলামিন ইয়া আল্লাহ এই দেশের অরাজক পরিস্থিতি আপনি দূর করে দিন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এই অরাজক পরিস্থিতি দূর করে ইয়া আল্লাহ দেশের নাগরিকদেরকে নির্বিঘ্নে নিরাপদে বসবাস করার ইয়া আল্লাহ চলাফেরা করার ইয়া আল্লাহ আপনি সুব্যবস্থা করে দিন ইয়া রাব্বুল আলামিন اللهم سلط علينا من يرحمنا ولا تسلط علينا من لا يرحمنا يا اكرم الاكرمين يا الله আমাদের এই দেশের হেফাজত করুন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ দেশি বিদেশ বিদেশি ষড়যন্ত্র থেকে ইয়া আল্লাহ আমাদের এই গরিব দেশটার হেফাজত করুন ইয়া আল্লাহ দেশের সার্বভৌমত্বের হেফাজত করুন ইয়া আকরাম আল আকরামিন এই দেশের ভৌগোলিক সীমারেখার হেফাজত করুন ইয়া রাব্বাল আলামিন ইয়া আকরাম আল আকরামিন আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন اللهم انصر الاسلام والمسلمين اللهم انصر المستضعفين من امه محمد صلى الله عليه وسلم في مشارق الارض ومغاربها اللهم انصرهم نصرا موزرا يا اكرم الاكرمين يا الله আলোচনা তিন দিন যাবত ইয়া আল্লাহ আলোচনা হলো আলোচনা শুনলাম আমরা ইয়া আল্লাহ সেই আলোচনা মোতাবেক আমাদের জীবন গড়ার তৌফিক দান করো ইয়া আকরামুল আকরামিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আল্লাহ এই তাফসীরুল কোরআন মাহফিলের কে উপস্থিত হওয়াকে ইয়া আল্লাহ ইন্তেজাম করাকে ইয়া আল্লাহ আমাদের নাজাতের জরিয়া বানিয়ে দিন ইয়া রাব্বুল আলামিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম আল্লাহুম্মা বাল্লিগ মিন্না ইলা রূহি সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া শাফিঈনা ওয়া মাওলানা محمد صلى الله عليه وسلم الف الف صلاه وتحيه وارزقنا شفاعته يوم القيامه وصلى الله تعالى على خير خلقه محمد واله وصحبه اجمعين امين برحمتك يا ارحم الراحمين